ও নিয়ামুল কোরআনে আল্লাহ 99টি নাম উল্লেখ আছে, কিন্তু গণনা করে দেখা গেছে 100টি, একটি নাম বেশি। এই বেশি নামটি কি? আমি নিয়ামুল কোরআন তো পড়ি না কোনো সময়, তো বলবো কেমনি আপনাকে? নিয়ামুল কোরআন কিতাবটাই ভুয়া, এইটার আবার দলিল আমাদের কিতাব রাখা এতে আল্লাহর 99 নাম দেওয়া আছে, একবার কোরআন থেকে হাদিস থেকে লেওয়া, কোনটা কোরআন থেকে কোনটা হাদিস থেকে দেওয়া আছে এটা পড়বেন। কোরআনে 6600 আয়াত আছে, থাকার কথা বলা হয়েছে কিন্তু পেয়েছি 250। এটা নিয়ে মতভেদ আছে ইমামদের, তাফসীরে ইবনে কাসিরের শুরু দেখবেন আয়াত